বারি বহরমপুর, রাজশাহী, রাজপাড়া, থানা রাজপাড়া। আমরা হচ্ছে ছয় বোন তিন ভাই, তার মধ্যে আমি হচ্ছে 8 নম্বর। আমার শিক্ষকগত যোগ্যতা হচ্ছে নাই, স্কুলে গেছি, দেখা যাচ্ছে যে ওই 2 পর্যন্ত, ওটা কোনো ইয়া নাই। ছোটবেলায় কোনো কাহিনী এরকম বলতে পারেন, মাছ ধরতে গেছিলেন বা গাছ উঠতে গুড্ডি উড়াইতে এরকম কিছু? ওরা তো গুড্ডি উড়াইছি, অনেক মাছ মেরেছি, সেটাও ঠিক আছে। নদীতে যাই মাছ মেরেছি, পুকুরে মাছ মেরেছি, নদীতে কি বড়শি দিয়ে না বড়শি দিয়ে, ডুব দিয়ে, বড়শি দিয়ে, জাল দিয়ে, কি মাছ অনেক কিছু, বিভিন্ন রকম, যেরকম কাঁটা পাতা, সে বাঁশ পাতা, তারপরে উড়ল মাছ, এগুলা গামছা দিয়ে ধরতেন না? গামছা দিয়েও ধরেছি, ডুব দিয়ে ধরেছি, এপারে বেশি, ওই পারে যাইনি, ওই পারে যাওয়া হয় না, ওই পারে নৌকা তো কখনো ঘুরতে গেছি। একা যেতেন না সাথে সাথে কেউ যেত, কে কে যেত? আমার বান্ধবী যেত, বন্ধু বান্ধবের সঙ্গে গেছি অনেকবার। আচ্ছা, আর গুড্ডু উড়ানোর ঘটনা বলেন। গুড্ডু উড়াতে উড়াতে একবার তো পড়ে গেছিলাম, পড়ে যেয়ে আমার বুকে লেগেছিলো, সেই থেকে আমার বুকের ব্যথা এখন পর্যন্ত আছে। অনেক আগে জিপিও, কোথায় থেকে পড়ে গেছিল? জিপিও একতলা ছাদের উপর থেকে, জিপিও তখন হয়েছিল না, এটাই এইটাই অনেক আগে, মানে গুড্ডি ছোট কালে। এই প্যাচ খেলতো যে হ্যাঁ, কেটে গেছিল, কাটে গেছিলো না, আমার গুড্ডিটা বেঁধে গেছিলো, বেঁধে যাওয়ার পরে আমি ওই পেছনে হাঁটছিলাম, পেছনে হাঁটতে হাঁটতে একতলা ছাদের উপর থেকে পড়ে গেছিলাম, দিয়ে তারপরে ওই বুকে লাগা, দিয়ে এখন পর্যন্ত ওই বুকে একটু চাপ লাগলে হুক লেগে যাবে। আচ্ছা, লাগে ছাদ থেকে তো পড়ে গেলেন, তারপরে কাহিনী কি বলেন? না, মেডিকেল টেডিকেলে কোথাও যাইনি, তারপরে এমনি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, মালিশ টালিশ করে। তারপরে একবার ওই যে বাসাতে মানে মার্বেল, মানে আংটা খেলছিলাম, আংটা খেলতে খেলতে দেখা যাচ্ছে আব্বা, মানে আমার এক বন্ধুর সাথে গণ্ডগোল, গণ্ডগোল হওয়াতে তখন দেখা যাচ্ছে যে আব্বা মারতে তেরেছিল, মারতে তেরেছিল, তখন আমি দৌড় মেরে পালাতে লেগে দেখা যাচ্ছে যে আমার ওই জিআই তার চোখের ভিতর ঢুয়ে গেছিলো, দিয়ে ওই তখন এই বাইপাস টাইপাস কিচ্ছু হয় নাই। তখন আমি, আমার বড় ভাই আমাকে নিয়ে আসে মেডিকেলে, মেডিকেল নিয়ে আসে, মেডিকেল থেকে তারটা বের করি, বের করার পরে ওষুধ পানি খাই, মলম ড্রপ দিই, দেওয়ার পরে ভালো হয়। কত বছর বয়স তখন আনুমানিক? তখন আনুমানিক হয়তো 12-13 বছর এরকম বয়স। বিশাল বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বাড়াই গেছিল। কয়দিন সময় লেগেছিল? সময় 4 দিন কি 5 দিন, আবার ঠিক হয়ে গেছিল, সমস্যা হয়নি, একটু রক ব্লিডিং হয়েছিল হালকা, ওটা ওই রকম না। তারপরে তো, তারপরে আস্তে আস্তে কাজকর্ম দিকে ঢুকলে, তারপরে বড় হয়ে বেকার অনেকদিন ছিলাম, কাজকাম কোনো কিছুই করতাম না। তারপরে ক্যান্সার হয়েছিল আমার, ক্যান্সার থেকে আমি আল্লাহর রহমতে, যাই হোক, অনেক ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পর আমাকে সময় দিয়ে দিয়েছিলো 2.5 মাস, যে 2.5 মাসের মধ্যে যা খাবে খাওয়াই দেবেন, এরকম সময় দিয়েছিলো। দিয়ে দিয়ে মেডিকেলে 1.5 মাস মতন হিট দিয়েছিলাম, হিট দেওয়ার পরে তারপরে এক হোমিও ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিলে আমি সুস্থ হই, আল্লাহর রহমতে, এখন পর্যন্ত আমি সুস্থই আছি। তারপর ছোটোকালে একটা পায়ে আমার একটা হাড় বেড়ে গেছিলো, হাড়টা কেটে আমার বাদ দেওয়া আছে, এই জন্ডিস লিভার পর্যন্ত হয়ে গেছিলো, সেটার থেকে আল্লাহর রহমতে আমি, যাই হোক, এখন মোটামুটি ভালো। আজ বছর 2 থেকে আমার ডায়াবেটিস ধরা পড়েছে, দিয়ে যে ডায়াবেটিসের ট্রিটমেন্ট নাই, এমনি নিয়মকানুনগুলো মেনে চলছি এই পর্যন্তই। বিয়ে শাদি তো একবার ওই যে বিয়ে করেছিলাম, সম্পর্ক করে বিয়ে করার পর মোটামুটি দীর্ঘ 5-7-8 বছর পর আমার ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাকে ডিভোর্স দিয়ে দিই, ডিভোর্স দেওয়ার পরে আমার একটা মেয়ে আছে, মেয়ে হওয়ার পরে পরে আবার 5-7 বছর পর আবার বিয়ে করলাম, মান্দা নগা, যে বিয়ে করে তো সংসার চলছে, এদিককার কোনো বাচ্চা কাচ্চা নাই, এই তো একটা মেয়ে আছে, মেয়ের বয়স হচ্ছে 13 বছর, এই তো। ওটার বাসা ছিল হচ্ছে, প্রথমে ছিল মহিলা কমপ্লেক্সের সামনে, এখানে জব করতো, এখান থেকে আমার সম্পর্ক হয়ে আমার বিয়ে হয়, বিয়ে হয়ে যাওয়ার পর নার্সিংয়ের চান্স পাই, নার্সিং পড়তে পড়তে সে নার্সিং শেষ করে পড়ালেখা 4 বছরের কোর্স, কোর্স কমপ্লিট করার পরে না যে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে মোটামুটি বছর খানিকের মধ্যে আমার সাথে ডিভোর্স হয়ে যায়। সমস্যাটা ওইরকম কিছু না, এমনি তার মায়ের কথা মতো সে ওঠা বসা করতো, চলতো, মায়ের বাসায় গেলে আমার বাসাতে এসে ভেজাল একটা করতো, মানে এরকম বিভিন্ন ইয়া কারণে আমি তাকে বাদ দিয়ে দিয়েছি। সে তার একটা মেয়ে, ওই মেয়েও ছিল, এক মেয়ে দুই ভাই, মেয়েই বড়। ওনার বিয়ে হওয়ার পরে দুইবার বিয়ে হয়েছে, দুইবারই স্বামী মারা গেছে। দেখুন আপাতত মনে হয় সিগন্যালে আছে, সিগন্যালে এখন ওই রাজশাহী মেডিকেল হসপিটালে জব করছে, নার্স, সিনিয়র স্টাফ নার্স। এই আব্বা আম্মা মারা গেছে হঠাৎ, আজ থেকে 1.5 বছর আগে আব্বা আম্মা মারা গেছে। আব্বা টিভি হসপিটালে চাকরি করতো, আব্বা মোটামুটি আজ 15 বছর হলো রিটায়ার করেছে। রিটায়ার করার পর সে অসুস্থ, বাসাতে আছে, বাসার থেকে বের হয় না, টয়লেট টয়লেট নিজেই সব কিছুই একা এখনও আছে, করতে পারে, সমস্যা হয় না। মাঝে মধ্যে টয়লেটে গেলে একটু বসে আর উঠতে পারে না, তখন ধরে উঠাতে হয়, তাছাড়া আর কোনো সমস্যা নাই। আর আম্মা 1.5 বছর আগে তো হঠাৎ করে মারা গেল, রাত 1:30-2টার দিকে, স্ট্রোক করেছিল, স্ট্রোক করে মারা গেছে হঠাৎ। আমার 3 ভাই, আমরা 6 বোন, 3 ভাইয়ের ভিতরে 5 বোনই বড়, তারপরে বড় ভাই এখন বেকারির ব্যবসা করে, মেজ ভাই বিস্কুট বিপণিতে চাকরি করতে, যাই হোক এক সময় নেশা জগতে চলে গেছিলো, নেশার জগতে যেয়ে সে এটা ইয়ার কারণে সে মারা গেছে, মেজটা, আর আমি ছোট 3 নম্বর। কোনো কিচ্ছু না, এখানে আমার আজ মোটামুটি 22-23 বছর হচ্ছে চাকরি। এই যে আমি আর কোনো জায়গায় কোথাও যাইও না, কোনো জায়গায় ইচ্ছাও হয় না, এভাবেই চলে যাচ্ছে, আল্লাহর রহমতে ভালো আছে, এমনি কোনো সমস্যা নাই। খেলাধুলার মধ্যে ওইরকম আমার ইয়া নাই, র্যাকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, ওইরকম আমি কোনো খেলাই খুব পারদর্শী না, খেলতাম, ব্যাডমিন্টন খেলেছি ছোটোকালে, ক্রিকেট খেলেছি অনেক, খেলেছি ক্রিকেট, ফুটবল খেলেছি, ফুটবলে যে একটা সমস্যা, বল বুকে লাগলে আমি ফিট লেগে যেতাম, আমরা শেষ থাকতো না। খাওয়ার মধ্যে না কোনো খাবারই নাই আমার, সব খাবারই আমি খাই, কম আর বেশি, পছন্দ টসন্দ ওইরকম কিছু নাই। কালার রুটি আছে, আম আছে, তারপরে আমাদের এদিকে চরে একটা রুটি পাওয়া যায় মায়ের রুটি, সেটাও ভালো লাগে সেটা খেতে, কালার রুটি আমার খুব পছন্দ, কালার রুটি আমি খাই। ওটা চলে, আমার চাচা আছে, আমার মানে আমরা আব্বাদের মধ্যে খুদাব্বা বলি আমরা, হ্যাঁ খুদাব্বা এখন আছে, সে ধান টান মসুর টসুর নিয়ে আসে, তারপর শখ করে আম্মা বাসে থাকতো, ওই যে মায়ের নিয়ে আসতো, এসে রুটি বানাতো, একার দিন খেতেন, সেটা না আমাদের আব্বা দাদাদের জমি, সব আমাদের চরেই, হ্যাঁ আমাদের রাজশাহীতে, আমাদের খালি আমাদেরই দুটা বাসা, বড় আব্বার বাসা হচ্ছে আপনার ওই যে বড়কুঠি, মেজ আব্বার বাসা মাহালে, আর ছোট আব্বার বাসাও মাহালে, আমার আব্বা হচ্ছে 3 নম্বর, প্রথমে জিপে উঠেছিল, জিপোর থেকে বাকিরমোড়ে ওখানে একটা বাসা আছে, পরে আমরা বহরমপুরে বাড়ি করলাম, আর আব্বার ছোটো যেটা সেটা চরে এখনও থাকে। নদীর ওপার এই সুজাই, হ্যাঁ হ্যাঁ, ওই আপনার ওটা বললে চর খিদিরপুর, হ্যাঁ, আর মাজার দিয়ার হচ্ছে পশ্চিমে, আর খিদিরপুর হচ্ছে আমাদের মানে যে শফিকুল সালামদের বাসা, আর আমার দাদাদের বাসা, সব একই জায়গা, সব এই শফিকুলটা চাস্ত ভাই। বিভিন্ন একটু ওই যে আমার যে বন্ধুটা আছে ও রাত্রে ছাড়া বের হয় না, আর ওই রাত্রে ওই আমরা দুজনা ঘুরতে পছন্দ করি, যখন যেদিক মন চায় সেদিকে মোটরসাইকেলে চলে যায়। এদিকে 10 কিলো 15 কিলো 20 কিলো কিছু মনে করে না, রাত 12টা কি 1টা কি কোনোটা সমস্যা নেই আমাদের, যেখানে ইচ্ছে। হ্যাঁ, আড্ডা দিলাম, আবার একটু ঘুরলাম, দেখা যাচ্ছে গাড়ি রান করলাম, এইরকমভাবে বিভিন্ন জায়গায়, কোনো জায়গায় জাল সারাছে শুনে চলে গেলাম ওইখানে, ওইখানে আধা ঘন্টা সময় দিলাম, দিয়ে আবার চলে আসলাম। আমি অনেক অনেক জায়গায় এদিকে মানে আশপাশে কোনো জায়গা বাদ নাই, সব জায়গাতে গেছি আমি। সারাদিন কাজ করার পরে রাত্রি ছাড়া তো কোনো সময় নাই, সময় নাই, ওই জন্য রাত্রে আমরা ঘুরতে বের হই। এই 10টার সময় যাই মোটামুটি গাড়ির পরে 11টা সাড়ে 11টা দিয়ে, তারপরে 12টার দিকে মোড়ে চলে আসি, এসে বাসায় ঢুকে যাই। করোনার সময় আমি ওগুলা কিছু মনে করিনি, কখনো মাস্কও মুখে দিইনি, কালেকশন করেছি যে কোনো বাসাতে, কিছু কিছু বাসাতে আমার কমপ্লেন দিত তুমি মাস্ক পরো না কেন, আমি যে আমি মাস্ক পরি না, এই জন্য কখনো বাধ্য হয়েছি মাস্ক পরতে। তাছাড়া এমনি আমি মাস্ক টাক কখনোই কখনো কিছু ব্যবহার করিনি, টিকাও কখনো আমি দিইনি, পরক্ষণে পরে পরে দিয়েছি লাস্টের সময় এসে। এবং মেডিকেল টেডিকেল আমি করোনা রোগী টুগিকেও তেমন আমি কিছু মনে করতাম না, আমি ওই আমার দিব্যি যেভাবে চলি সেভাবেই আমি চলছি আল্লাহর রহমতে। আলমের ভাই রিয়া হলো, আমি লেগে গেলাম, দুইবার আমি লেগে গেছি যে ভর্তিদের এসেছি, এগুলোকে আল্লাহর রহমতে কোনো কিছু মনে করে না, আল্লাহ যা হোক ভালোই রেখেছে সব মিলিয়ে, এমনি খুব ভালো আছে। হ্যাঁ, দেখি কিছু কিছু যেগুলা ভালো দলের খেলা হয় তখন রাত 1টা 2টা 3টা সমস্যা নাই, দেখি কালকেও দেখেছি মোবাইলে এ করে শুয়ে থেকে থেকে গোটা খেলা শেষ করে ঘুমাইছি। ভবিষ্যতের কোনো কিছুই চিন্তা নাই, আমি ওগুলা চিন্তা করি না, আমি আল্লাহ যেভাবে চালাচ্ছে এইভাবেই আলহামদুলিল্লাহ। এটা মেয়ে আছে, বিয়ে সাথে দেবো, ঝামেলা শেষ। ওগুলা আমি কোনো কিছু আগের পক্ষের এই পক্ষের বাচ্চা কাচ্চা হয়নি, মাস্তিনে খোলা এসছে আমার কাছে, বর্তমানে এখন আমার কাছে আছে মেয়ে, 7 পড়ে, লেখাপড়া মেয়েটা তেমন হয় নাই, মানে মা এর চাকরি সুবাদে অনেক জায়গায় বেড়ায় বেড়াইছে, তো এখন বর্তমানে রাজশাহী মেডিকেল হয়ে আছে, আর বাচ্চাটা মাস্তিনে খোলা আমাকে দিয়ে দিয়েছে, এখন বাচ্চা আমার কাছে। তেমন স্কুলে ভর্তি টর্তি করতে পারিনি, এখন দেখি এর মধ্যে ভর্তি করতে হবে। হ্যাঁ, এছাড়া আর কোনো চিন্তা ভাবনা নাই, কোনো কিছুই নাই, আর যে চিন্তা করে লাভ নাই, সে চিন্তা করে লাভ, চিন্তা করে লাভ নাই, এইখানে আছি, এখান থেকে ডাল ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, নিজের বাড়ি, কোনো সমস্যা নাই, খুব ভালোই চলি, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।